رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها، والقمر إذا تلاها، والنهار إذا جلاها، والليل إذا يغشاها، والسماء وما بناها، والأرض وما طحاها، ونفس وما سواها، فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها، وقد خاب من دساها. كذبت ثمود بطغواها، إذ انبعث أشقاها، فقال لهم رسول الله ناقة الله وسقياها، فكذبوه فعقروها، فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. এই সূরা নাম হলো সূরাতুশ শামস, কোরআনে কারীমের 91 নম্বর সূরা। এই সূরায় 15টি আয়াত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুশ শামস, সূরাতুল লাইল এরকম সূরা এসব সালাতে পড়ার নির্দেশ দিয়েছেন। সূরাতুশ শামস রব্বুল আলামিন এই সূরা বলছেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা, কসম শামসের। আপনারা সবাই এখানে থাকেন, সবাই জানেন শামস মানে কি। শামস মানে কি বলেন? মাশা আল্লাহ, বাংলাদেশ থাকে মনে হয় জীবনে বুঝতেন না, শুধু যারা মজা করে তারা ঠিক না। আল্লাহ আপনাদেরকে যে কবুল করেছেন এই রাষ্ট্রে আসার, এটা একটা নিয়ামত দুনিয়ার। আলহামদুলিল্লাহ। ওয়াশামসি, ওয়াও তাসমিয়া, কসম শামসের, কসম সূর্যের। ওয়া দুহাহা, দুহা মানে আলো, এবং তার কিরণের। ওয়াল কমারি ইযা তালাহা, কসম চন্দ্রের, যখন তার পিছনে আসে। তার পিছনে আসে সূর্যের, সাথে থাকবেন তাহলে বুঝবেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম নাহারের। নাহার মানে কি বলেন তো আপনারা চিনেন না? এই মাত্র চিনছেন, নাহার বলে না দিন। وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا, قسم دينين جهن تاكي آلوكي تو كوري تولي وقاش كوري تولي تاكي سرجوكي دين ديني سرجو آلوكي تو هاي يقود لي تاين سرجو كتا عودي تو هاي ديني وحاك يجي شروع والليل اذا يغشاها, قسم راتب ليل ماي رات اذا يغشاها, যখন তাকে ঢেকে ফেলে কাকে সূর্যকে আল্লাহ রেখেছেন। والسماء وما بناها, قسم আকাশের আর একে তৈরি করা। وما بناها মানে একে তৈরি করা। ওমান বানাহা, যিনি একে সৃষ্টি করেছেন তার, তাহলে যিনি একে বানিয়েছেন তিনি কে? আসমানকে বানিয়েছেন। তারপরেই দেখেন আসমানের পরে আল্লাহ উল্লেখ করছেন ওয়াল আরদি, কসম এ মাটির, এ ধরা, কসম পৃথিবীর, কসম জমির। বলতে পারেন কসম কি? জমির, জমিনের। ওয়ামা তাহাহা, আর একে বিস্তৃত করা। অন্যত্র জমা কসম এ জমিনের, এবং যিনি একে বিস্তৃত করেছেন বা বিছিয়েছেন। ونفس وما سواها قسم نفس প্রাণী অথবা মানুষের ওমা সমুয়া আর একে সুষম করা সুন্দর করে সৃষ্টি করা কসম নাফসে কসম প্রাণী কসম মানুষের এবং তার যিনি একে সুষম করেছেন সুষম করে তুলেছেন আমরা প্রাণী কিনা এই পৃথিবীতে যারা বসবাস করে এদের মধ্যে শ্রেষ্ঠ আপনারাই বলুন আলহামদুলিল্লাহ আমি জিন এবং ইনসকে ইনসানকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি তাই এ ধরার আসল উদ্দেশ্য কারা ইনসান আর জিন আর জিন ইনসানের মধ্যে শ্রেষ্ঠ কারা ইনসান মানুষ তাহলে বাকি যত আছে সবাই এতে নিম্নমানের মতো সন্দেহ নাই তাই আপনাদের ইজ্জত আল্লাহ বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ কদর করা দরকার এই ইজ্জত আপনাকে কে দিল এবারে যদি আপনি এই ইজ্জত ধরে রাখেন তাহলে আপনার ইজ্জত দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে আর এই ইজ্জত যদি আপনি ধরে না রাখেন তাহলে আপনার মতো অধম আর কে হতে পারে এরপর আল্লাহ কি বলছে দেখেন অতঃপর তাকে আল্লাহ জ্ঞান দান করেছেন ইলহাম করেছেন কিসের ফুজু রহা মন্দ কাজের তাকওয়াহা ভালো কাজের তাকওয়ারি পরহেজগারি আল্লাহকে ভয় করে চলা তাহলে দুটি জিনিসের দুটি পদের জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন ভালো পদেরও জ্ঞান দিয়েছে খারাপ পদেরও জ্ঞান দিয়েছে দেন আপনি বুঝেন না কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ সবাই বুঝে যারা অমুসলিমরাও বুঝে একটু চেষ্টা বিক্রি করলেই আপনি বুঝতে পারবেন কে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের রিজিকদাতা কে আমাদের পালন কর্তা কে আমাদের মালিক কে আমি যখন ডাকি কে আমার ডাক শুনে আমার উপর যখন বিপদ আসে আমার আমার থেকে বিপদ দূর করে কে যখন আমার বৃষ্টির প্রয়োজন হয় আমি যখন ডাকি তখন ওই বৃষ্টি কে আমাকে দেয় আমার পানির প্রয়োজন তখন আমাকে কে পানি দেয় আমার বাচ্চা নেই যখন আল্লাহকে কাছে বলি আল্লাহ তুমি আমাকে সন্তান দাও কে আমাকে সন্তান দেয় আমার টাকা পয়সার অভাব আমার দুনিয়া লাইনের অভাব আখেরাতের লাইনের অভাব আমি যখন ডাকি তখন কে আমার ডাক শুনে আল্লাহ ওই আল্লাহর কথাই আমরা বলি বলো আলহামদুলিল্লাহ আপনি যদি মুসলিম হন আপনি যদি হক বুঝতে পারেন আল্লাহ শুকরিয়া আদায় করুন আল্লাহ তাকে জ্ঞান দান করেছেন মন্দ কাজের এবং সৎ কাজের দুই পথ দেখিয়েছেন অন্য তো আছে এরপরে আমি তাকে দু পথ দেখিয়েছি ভালো পথ খারাপ পথ তারপরে কি قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها সে সফল হল যে নিজেকে পবিত্র করে রাখতে পারল সে সফল হল যে তার নাফসকে পাক করতে পারল সৎ পথে পরিচালিত করতে পারল সে কামিয়াব আল্লাহ বিধিবিধান মেনে চলেন আপনি কামিয়াব আপনি আল্লাহ ছাড়া কারো সামনে ভক্তি নিবেদন করেন না আপনি কামিয়াব আপনি সাজদা করলেন কার সামনে রুকু করলেন কার সামনে ইবাদত পালনের উদ্দেশ্যে দাঁড়ালেন কার সামনে দোয়া করলেন কার কাছে নজর নিয়াজ পেশ করবেন কার উদ্দেশ্যে قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য লা শারীকা লা আল্লাহর কোনো শরীক নেই আল্লাহর শরীক আছে না শরীক নেই তাই প্রত্যেককে প্রতি নরকে প্রতি আদম সন্তানকে ইসলাম কবুল করা ফরজ কে কবুল করা ফরজ ইসলাম গ্রহণ করা হয়েছে। তাই যদি কেউ আমাদের মাঝে এসে নতুন করে সামিল হয়, আমরা তাকে বলবো আহলান মুসাহান, আল্লাহ তাকে কবুল করুন, আমাদের এই ভাইটাকে আল্লাহ কবুল করেছে, তার জন্য দোয়া করবেন, তার নাম সে ইসলাম কবুল করেছে, নাম রেখে সাব আল্লাহ তুমি তাকে সাবিত রাখো। আমরা কোনো খুশি নতুন একটা ভাইকে নিয়ে আমরা এখানে বসে আছি, আজকে আলোচনা করছি, আলোচনা শুনছি, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন, যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল করে, তাহলে ইসলাম কবুল করার পূর্বে সে যত গুণের মাফরমানি করেছে, যত গুণা করেছে, যত পাপ কার্য করেছে, যত অবাধ্যতা করেছে, যত আল্লাহর অবাধ্যতা করেছে, যত পাপ কাজ করেছে, ইসলাম কবুল করার পর সব পাপ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মাফ করে দেন, সব গুণা কথা মাফ, আলহামদুলিল্লাহ। ইসলাম কবুল করেছেন, আপনি যখন বলেছেন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, আল্লাহ এক একক, আল্লাহ একা, তার কোন শরীক নেই, আল্লাহ কোন শরীক আছে? আচ্ছা আপনি মানলেন আল্লাহ একত, আর এবারে তো এবার করতে হবে, উপাসনা করতে হবে, আল্লাহ আল্লাহর উপাসনা করতে হবে। এই উপাসনা যে আপনি করবেন, কার তরিকায় করবেন? সামনে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি আল্লাহর বান্দা ওয়া রাসূল, আর আমাদের একমাত্র আদর্শ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া। لقد كان لكم في رسول الله اسوه حسنه استي তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাই আমরা যদি দিন শাস্ত্রের তরিকায় আমরা প্রত্যেকটি কাজ করব, খাওয়া খাবো ডান হাতে না বাম হাতে, চা কোন হাতে? ডান হাতে, বাম হাতে খাওয়া জায়েজ না, হারাম। শুনছেন? নতুন মুসলিম পুরাতন মুসলিম সবার জন্য যেহেতু আল্লাহ আপনাকে পূজা তৌফিক দিয়েছেন, হ্যাঁ, আপনি বাবারা যারা বাম হাত দিয়ে খাচ্ছে ওদের উদ্দেশ্যে সবাই গিয়ে বলছে বাম হাত দিয়ে খাওয়া হারাম, জায়েজ না, ডান হাত দিয়ে খাওয়া ওয়াজিব, খেয়াল রাখবেন। বলছেন আল্লাহ পাক, কদ আফলাহা মান যাক্কাহ, যে নিজেকে পা রাখতে পারলো, আল্লাহ নাফরমান থেকে বাঁচিয়ে রাখতে পারলো, শিরক থেকে মুক্তি রাখতে পারলো, বেদাত থেকে বাঁচিয়ে রাখতে পারলো, সে কামিয়াব হয়ে গেছে, দুনিয়া তো কামিয়াব, আখরা তো কামিয়াব। অক্ষান্তরে ওয়াকাদ খাবা মান দাসাহ, যে নিজেকে কলুষিত করল, কুকাজে লিপ্ত করে দিল, গুনাহের কাজে লিপ্ত করে দিল, সে ব্যর্থ হয়ে গেল, খাব হয়ে গেল, খাবা খাইব হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, অসফল, নাকাম হয়ে গেল। তাই আমাদের উচিত আমরা হক পথে থাকব, নিজের পাক রাখবো, পাক রাখবেন কিরকম? যারা শিরিক করে ওদের সাথে গেলে নিজেকে পাক রাখা যাবে? যারা সালাত পড়ে না ওদের সাথে যদি আপনি চলেন নিজেকে পাক রাখতে পারবেন? যারা আল্লাহ নাফরমানি করে ওদের সাথে চললে আপনি নিজেকে পাক রাখতে পারবেন? তাই ওদের সাথে গেলে আপনি খাই হয়ে যাবেন, ওখাদ খাব না, নিজেকে যারা অপবিত্র করলো, কলুষিত করল, আল্লাহ নাফরমানিতে ডুবিয়ে দিল, ওরা কখনো অসফল হতে পারে না, দুনিয়াতেও অসফল আখেরাতেও অসফল। হয়তো আপনি বলতে পারেন না যারা বেশি আল্লাহ নাফরমানি করে, আলহামদুলিল্লাহ ওদের টাকা পয়সা বেশি, অনেকে বলে কিনা আল্লাহ তাদেরকে দুনিয়াতে ঢিল দেয়, ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামহুন, কাফিরদের শুধু দুনিয়া, অসৎ লোকদের কি শুধু দুনিয়া, আর যারা আল্লাহ ওয়ালি আল্লাহওয়ালা মুসলিম প্রকৃত মুসলিম মুত্তাকি পরহেজগার নিজেকে সংযত রাখতে পারে আল্লাহ বিধি বিধান মেনে চলে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে শান্তি আর আখেরাতে রয়েছে শান্তি। এরপরে রব্বুল আলামিন বলছেন একটি সম্প্রদায়ের কথা, কওমে সামুদ, সামুদ সম্প্রদায় যাদের কাছে আল্লাহ পাক রসুল প্রেরণ করেছেন, তার নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম, নাম কি বলেন? وَإِذَا ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَوْمِ ثَمُودَ কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই ভাই অর্থাৎ তাদেরই একজন সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তিনি এসে কি বললেন? ইয়া কওমি উ'বুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকজন, হে আমার গোষ্ঠীর লোকজন, হে আমার আত্মীয় স্বজন, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। বুঝতে পারছেন আমাদের আকীদা কি? আমাদের বিশ্বাস, আমাদের ফেইথ, আমাদের আত্মবিশ্বাস কি? আমাদের উপাস্য, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। ওই সালেহ আলাইহিস সালাম এসেছেন তার সম্প্রদায়ের কাছে, বলেছেন উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। যেসব তোমরা মাবুদ বানিয়েছো সব হচ্ছে অসত্য, মিথ্যা, নিজেরা মূর্তি বানায় আর নিজেরা পূজা করে, পূজা করে করবি না? একটু খেয়াল রাখা দরকার। ওই যে ঘুরে বিদ্যান বলেছিলেন, ভারত মাতা দু সন্তান, ভারত মাতা কয় সন্তান? দুই সন্তান। নেহরু নাকি বলেছিলেন ভারত মাতা কি দু সন্তান, এক সন্তান হিন্দু আর এক সন্তান মুসলমান। সে নাকি বলেছিল, বাংলাদেশের কোন এক বিদ্যান উল্লেখ করেছেন। আচ্ছা কি বলেছেন? তিনি বললেন হিন্দু যে সন্তান হ্যায়, মানে হিন্দু সম্প্রদায়, হিন্দু সন্তান, সে নিজে নিজের হাতে তৈরি করে মূর্তি আর ওর উপাসনা করে, এটা হলো হিন্দু সন্তান। আর মুসলিম সন্তান সে কি করে, তার পূজনীয় ব্যক্তিকে কবরে দাফন করে ওর পূজা করে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু সে তো তার বিশ্বাস মোতাবেক সে যেরকম দেখছে এরকম বলছে, ওকে বোঝা যাচ্ছে চাই মূর্তি পূজা হোক চাই কবর পূজা হোক সবই শেষ, ঠিক কিনা? তাই কবর জিয়ারতের উদ্দেশ্যে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে যে যায় বাংলাদেশের বিভিন্ন জায়গা বা শত শত কিলোমিটার যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করতে পারো ইবাদত মনে করে। এই তিনটি মসজিদ কি? কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, কাবা, মসজিদে হারাম, ঠিক না? কাবায় জানতে আপনারা কিছুদিন পর পরই যান, আল্লাহ তৌফিক দিলে আলহামদুলিল্লাহ, যারা নতুন এসেছেন এখনো যেতে পারেনি আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আর আমাদেরকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন। আচ্ছা আরেকটা মসজিদ কোনটা? ভাই মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মসজিদুন নববী, নবীর মসজিদ, রাসূলুল্লাহ মদিনায় মুনাওয়ারায় ওই মসজিদের উদ্দেশ্যে জিয়ারত করবেন। নবী কিন্তু বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবর জিয়ারত, অনেকে যায় থেকে বা বাংলাদেশ থেকে আসে নবী করিম সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে, আসে কিনা? আমরা এই উদ্দেশ্যে যাবো না, আমাদের উদ্দেশ্য কি হবে? নবীর মসজিদ, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ওখানে যদি যান নবীর মসজিদের উদ্দেশ্যে গেলেন, তাহলে নবীর মসজিদের ওখানেই তো কবর আল্লাহ রাসূল সালাম করবেন কিনা? কিন্তু আপনি এখান থেকে যাবেন, দূর থেকে যাবেন, কোন উদ্দেশ্যে? নবীর মসজিদের উদ্দেশ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা আর আরেকটা হলো মসজিদে আকসা, বাইতুল মাকদিস, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যদি আল্লাহ আমাদের তৌফিক দেন তাহলে আমরা যাব ইনশা আল্লাহ তাআলা। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বাইতুল মাকদিস কে শাহীন করে দেন, সবসময় দোয়া করব। আর যদি আপনাদের আত্মপ্রত্যয় থাকে, আল্লাহ জাতির উপর বিশ্বাস থাকে, সব ধারণা থাকে, হয়তো পাওয়া যেতে পারে। আল্লাহ যদি সুযোগ করে দেন অবশ্যই যাব ইনশাআল্লাহ মসজিদে আসা। এই তিন মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, বাকি কবর জিয়ারত না হয় কি কবর জিয়ারত, তোমার আশপাশে যারা আছে ওদের উদ্দেশ্য ওদের কবর জিয়ারত করো, কিন্তু সফর করবে না। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোন মাবুদ হতে পারে না। তাই আমাদের মাবুদ কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই আমাদের। মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবারে শুনেন, সামুদ সম্প্রদায় অস্বীকার করেছে অবাধ্যতা করে, তারা যেহেতু অবাধ্য এই অবাধ্যতার গুণের কারণে তারা অস্বীকার করলো। কাকে অস্বীকার করলো? আল্লাহর নিদর্শনকে মানলো না, আল্লাহর কতবাদ মানলো না, সালে আলী ইসলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অস্বীকার করলো। কাযাবাত সামুদ বিতাওয়া। আচ্ছা, ওই সময় তারা একটু আবেদন করেছিল, আবেদন করেছিল কি আবেদন? তারা বলেছিল যদি তুমি বিশাল পাথর খন্ড থেকে পাথর ভিতর থেকে একটা পুষ্টি বের করে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি হচ্ছে আল্লাহ রসুল। বুঝতে পারছেন, পাথরের ভিতর থেকে যদি উষ্ণী বের করে দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি আল্লাহ রসুল। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই তলব পূরণ করলেন, দিয়েছিলেন এটা উষ্ণী বের করে। সুবহানাল্লাহ, কে করবে এটা? সালে আসলাম করেছেন, আকীদা ঠিক রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সালে আলী ইসলাম তার মুজিজা, আর ওরা আবেদন করেছে আল্লাহ দেখিয়ে দিলেন। এবারে আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ صالح عليه السلام في برام قريش সালে আলাইহিস সালাম বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার সম্প্রদায়ের লোকজন তোমরা ইবাদত করো আল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের কোন ইলাহ নেই, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিদর্শন এসেছে। কদ জাআতকুম বাইয়্যিনাতুন মির রাব্বিকুম, বিশেষ নিদর্শন কি? হাযিহি নাকাতুল্লাহ, এই হচ্ছে আল্লাহ রুষ্টি, আল্লাহ উঠে একটু বের করে দিয়েছেন তাকে, আল্লাহ একটি নিদর্শন। তাই তোমরা কি করো, ওকে তার হিসাবে ছেড়ে দাও, সে তার পৃথিবীতে বিচরণ করবে, তার সাথে খারাপ আচরণ তোমরা করবে না, ও একদিন পানি খাবে আর তোমরা একদিন পানি খাবে, নির্দিষ্ট করে দিয়েছেন রব্বুল আলামিন। কিন্তু তারা কিছুদিন পর প্রথমে তো এটা নির্দেশন মানল, পরবর্তীতে তারা ফেলে গেল এই পুষ্টিকে, তারা হত্যা করল নাউযুবিল্লাহ, আল্লাহর নিদর্শন বিশেষ নিদর্শন, পত্নীকে মেরে ফেলল। বলছেন কাযাবাত সামুদ বিতাকওয়াহা, কওমে সামুদ, সামুদ সম্প্রদায় অবাধ্যতা করে আল্লাহকে অস্বীকার, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করলো, আল্লাহ নিদর্শনও মানল না, আল্লাহ রসুলকেও মানল না, কিরকম? আর ওই আল্লাহ রসুলকে সালেহ আলাইহিসসালাম ইদিন বাআসা আশকা, যখন তাদের মধ্য থেকে সবার বড় হতভাগ্য সে উঠে দাঁড়ালো আরে ওকে হত্যা করার জন্য, তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন ফাকাল লাহুম রাসূলুল্লাহ, আর তাদেরকে আল্লাহ রাসূল বললেন নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এটা হলো আল্লাহর উসলি, তাই আল্লাহর উসলির ব্যাপারে তোমরা সাবধান থাকো, ওয়া সুকিয়াহা আর তার পানি পান করার ব্যাপারে তোমরা সাবধান থাকো, নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা, কিন্তু তারা তারপর মানল না, সালেহা ইসলাম ফাআকারুহা, আর ওই উষ্টিকে হত্যা করে ফেলল। আল্লাহ যদি কিছু দে, হ্যাঁ আল্লাহ পক্ষ থেকে কিছু পান তার কদর করলেন, যদি কদর না করেন আল্লাহ শুক্রিয়া দেয় না করেন তাহলে আল্লাহ এরকম পাকড়াও করবে। আল্লাহ কি বলেছে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমার নিয়ামতটাকে আমি তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা আমার নিয়ামতকে অমান্য করো, আমার নিয়ামতের কদর করো না, না শুকরি করো, তাহলে তোমাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বলি না নিয়ামতের কদর করলে আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দিবে, আর যদি নিয়ামতের কদর না করেন তাহলে কি হবে আল্লাহর পক্ষ থেকে আজাদ আসবে। এই জায়গায় এবারে আসলো আল্লাহ আজাদ বলছেন আল্লাহ তাদান্দামা আলাইহিম রাব্বুহুম বিযানবিহিম ফাসাওয়া, তখন রব্বুল আলামিন তাদের উপর তাদের পাপের বদলা স্বরূপ তাদের উপর আজাব নিক্ষেপ করলেন, দামদামা আলাইহিম মানে আজাব প্রেরণ করলেন তাদের উপর, আজাব পাঠিয়ে কি করলেন ফাসাওয়াহা একদম মাটির সাথে নিষ্পেষিত করে দিলেন, কিরকম নিষ্পৃষ্ট করলেন যা অন্যান্য আয়াতে এসেছে বিস্তারিত বিবরণ অন্যদিন শুনবেন সংক্ষিপ্ত, তাই আল্লাহ নিয়ামতের কদর না করলে এরকমই হবে। বর্তমানে আমরা যে বিপদগ্রস্ত, আমরা যে বিপদে আক্রান্ত, তার কারণেই হচ্ছে আল্লাহ নাফরমানি, আল্লাহ থেকে রুজু করা আমার প্রত্যেকের জন্য ফরজ, তওবা করা জরুরি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সিয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইয়াওমা লা ইউখজি আল্লাহু আন-নাবিয়্য ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর। এই মাত্র তোমরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করো, যদি এরকম করো অর্থাৎ তওবা করো সত্য তওবা ভালো তওবা, তাহলে আল্লাহ তোমাদের সাদা কুচুরি মাফ করে দিবেন আর তোমাদেরকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন। ওই দিন যেদিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে লাঞ্ছিত করবেন না, আর যারা তার উপর ঈমান আনবে তাদেরকেও লাঞ্ছিত করবেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম তাদের ইমানের আলো তাদের সামন দিক দিয়ে ডান দিকে দৌড়াতে থাকবে, আর তারা ওই সময় বলবে হ্যাঁ তুমি আমাদের নূরকে আমাদের এই আলোকে আরো পরিপূর্ণ করে দাও, বলো সুবহানাল্লাহ, ইমানের দিন তবে আলো আত্মিমলা না নূর না গফির লানা, আর আমাদেরকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ, আমাদের নূর আলো আলো বাড়িয়ে দাও, আর কি করো গফির লানা, আর আমাদের খাতা খুচুরি সব মাফ করে, তাই আমাদের সকলকে আল্লাহর দিকে রুজু করা উচিত। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহ, আল্লাহ যে এদেরকে পাকড়াও করেছে এর পরিণতি কি হবে এ সম্পর্কে আল্লাহ ভয় করেননি, কারণ আল্লাহ থেকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ আছে দুনিয়ার রাজার বাদশা যদি একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করে, হ্যাঁ একটাকে পাকড়াও করেছে সরকার বিরুদ্ধকে চেপে ধরেছে, পরে ভয় আবার ভয় যদি ওরা আবার সরকার গঠন করে দেয় কিন্তু মুশকিল হয় কিনা, যত বড়ই শয়তান যত বড়ই জালিম আল্লাহ সব জালিমকেই পাকড়াও করেছে, আর বর্তমান জালিমকেও এবং জালিমদেরকেও পাকড়াও করবে, বলো ইনশাআল্লাহ কোন জালিমকে আল্লাহ ছাড়বে, আল্লাহ যখন ধরবে আল্লাহ থেকে প্রতিশোধ কে নিবে, কেউ আছে আল্লাহ বলেন আমি এদেরকে পাকড়াও করেছি এদের পরিণতি কি এ সম্পর্কে আমার কোনো ভয় নেই, আল্লাহ আমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরাটির সামনে রেখে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আচ্ছা আপনি দেখেন প্রথমে কয়েকটি রব্বুল আলামিন কয়েকটি সৃষ্টির কসম খেলেন, সূর্যের কসম খেলেন, তার আলোর কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, দিনের কসম খেলেন, রাতের কসম খেলেন, আকাশের কসম খেলেন, জমির কসম খেলেন, প্রাণীর কসম খেলেন, সব হয়েছে কিনা? তারপরে মানুষের কসম খেয়ে ওই মানুষের কথাই বলেছেন, শোনো আমি তোমাকে দুপথ দেখিয়েছি, ভালো পথও দেখিয়ে দিয়েছি, খারাপ পথও দেখিয়ে দিয়েছি, কিন্তু খবরদার তুমি খারাপ পথে চলবে না, তুমি কোন পথে চলবে? ভালো পথে চলবে। আর এরপরে ওমে সামুদের কথা উল্লেখ করে দেখিয়ে দিয়েছেন যে দেখো ওমে সামু এত বড় শক্তিশালী সম্প্রদায় ছিল, আল্লাহ নাফরমানি করার কারণে একটি নাফরমানির কারণে আমি তাদেরকে নির্মূল করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তো তোমরাও যদি এরকম করো তাহলে তোমাদেরকে আমরা ছাড়ব না। এই নিয়ে তাই আমাদেরকে এই আয়াত থেকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যাদের সালাতে ত্রুটি এই ত্রুটি পরিত্যাগ করবেন, করবেন তো? আচ্ছা যারা মুসলিম সৌদিতে আলহামদুলিল্লাহ শুধু আল্লাহর ইবাদত করে আর কারো ইবাদত করে না, মাজার নাই, সৌদ নাই, বৌদ নাই, ইত্যাদি নাই, ঠিক না? কিন্তু যদি বাংলাদেশে গিয়ে যদি আপনি বকরি মাজারে দেন, ইসলাম থাকবে? বকরি নজর পেশ করেছে, ডিম পেশ করে, মুরগি পেশ করে, লাউ পেশ করে, কপি পেশ করে, শশা পেশ করে, করে কিনা? হ্যাঁ, তা অনেকে এখানে সব ঠিক আছে মাশাআল্লাহ, এখানে আসলাম সেন্টার মেন্টার আলহামদুলিল্লাহ মুমতাজ, কিন্তু বাংলাদেশে গিয়ে ওই সম্প্রদায় পৌঁছে পড়ে যায় আর পরে এটা বলে যায়। আর আপনি কিরকম মুসলমান হলেন? আমরা ইসলাম কবুল করেছি, সত্য ধর্ম বুঝতে পেরেছি, পেরেছেন তো ইনশাআল্লাহ? আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে শুনে বলেছেন? যদি বুঝে শুনে বলেন তাহলে বাংলাদেশ ইন্ডিয়ায় গেলে আবার পুতুল পূজা করবেন না, খবর পূজা করবেন না, আল্লাহ ছাড়া আর কারো নামে নজর নিয়াজ পেশ করবেন না। যদি নজর নিয়াজ পেশ করেন তাহলে আপনি মুশরিক হয়ে গেলেন, বলো নাউজুবিল্লাহ। সব ইবাদত তোমার শেষ, হজ করেছ, হজ শেষ, হজের কোন মূল্য নাই, মূল্য নাই, সলাত ইবাদত যা করেছ একদম ঠিক নেই, সরবকালে খতম না হবে। সব বলেছেন যদি তুমি শিরিক করো তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হক বুঝে হক মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিয়িল মুসলিমিন আল আহয়াই মিনহুম ওয়াল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين. اللهم من أراد الإسلام والمسلمين سوءا فأشغله بنفسه واجعل كيده في نحره واجعل تدبيره في تدميره. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.